الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما আমরা যে মাসে বর্তমানে অবস্থান করছি সেই মাসটি গুরুত্বপূর্ণ মাস। যে মাস সম্বন্ধে অধিকাংশ মানুষ গাবে শাবান মাস, রমজানের পূর্ববর্তী মাস, যে রমজান মাসের রোজা আমাদের জন্য ফরজ। শাবান মাসে অধিকাংশ দিনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে রোজা রেখেছেন, অধিকাংশ দিনে রোজা রেখেছেন। এই মাসে অধিকাংশ দিন রোজা রাখা কর্তব্য, কিন্তু তারা করে এক শ্রেণীর মানুষ কেবল এই মাসে 15 তারিখে নামাজ রোজা এবং বিশেষ ইবাদত ও উৎসবের মাধ্যমে পালন করে থাকে, এটা কি ঠিক না ব্যাসে? এই জিনিসটা জানার জন্য, আপসে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তার আগে আপনাদের কাছে জানতে চাই, প্রত্যেক ইবাদত কবুল হওয়া মূল ভিত্তি কি? আপনার কথা বলুন, প্রত্যেক ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়া মূল ভিত্তি কি? মূল ভিত্তি কি? তাওহীদ। তাওহীদ ছাড়া আল্লাহ তাআলা কোন ইবাদত কবুল করবেন না। নামাজ রোজা হল দেখা যাবে, যদি কারো ভিতরে তাওহীদ না থাকে, তার মানে শিরক থাকে, তাহলে সে ইবাদত আল্লাহ দরবারে গ্রহণযোগ্য নয়। 2 নম্বর প্রশ্ন, আল্লাহ তাআলা প্রত্যেক ইবাদত কবুল করেন 2টি শর্তের ভিত্তিতে, সে 2টি শর্ত কি? ইখলাস। নম্বর 1, ইখলাস। ইখলাস মানে খাঁটিত্ব, বিশুদ্ধতা। যে ইবাদত আপনি করবেন তার জন্য করবেন একমাত্র আল্লাহর জন্য, আর কারোর জন্য না। নম্বর 2, তরিকায়ে মুহাম্মাদি, সুন্নাত অনুযায়ী যে ইবাদত করবেন তা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হতে হবে, তা যদি না হয় তাহলে ইবাদত বাতিল। যে ইবাদত আমরা করি সেটা কি সত্যি আল্লাহ ইখলাস অনুযায়ী হয়? ইখলাসের অভাব নেই। কিন্তু 3য় শর্ত যেটা, তার অভাব আছে তরিকায়ে মুহাম্মাদি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে সেই ইবাদত আছে কি না তা আমাদের জানা জরুরি। আর একটা কথা বলি, বিদআত কাকে বলে? বিদাতাকে বলেন যে জিনিস শরীয়তে নেই সেই জিনিসকে নতুন ভাবে করার নাম হচ্ছে বিদাত। এখন যদি বলি ফরজ নামাজের পর জামাতি মুয়াজ্জাত বিদাত, এখন যদি আপনি বলেন হুজুর কাছে বিদাতের দলিল কি, তাহলে এই প্রশ্ন ঠিক না ভুল? ঠিক না ভুল? বিদাতের কি দলিল চাওয়া হয়? বিদাত মানে হল যা শরীয়তে নেই। এবার যা শরীয়তে নেই নেই দলিল কি? নেই দলিল কিছু আছে? এখন যদি আমি বলি এই হল ঘরে কোনো হাতি নেই, এবার যদি আপনি আমার প্রশ্ন করেন দলিল কি, তো আমি বোকার মুখ হাতি নেই তার প্রশ্ন আমাদের আছে। কিন্তু আপনি যদি বলেন যে এই ঘরে হাতি আছে, তখন আমার বলার যে আমি বলি যে আপনার দলিল কি যে হাতি আছে, বলাটা মনে হবে যে জিনিস নেই সেই জিনিসকে প্রমাণ করার জন্য কোন দলিলের প্রয়োজন হয় না। যে কাজ আমার নবী করেনি, যে কাজ সাহাবারা করেননি, সেই কাজ করা যে বিদাত আপনার দলিল কি? দলিল নেই। যে কাজ নেই তার দলিল হচ্ছে নেই। আর স্পষ্ট দলিল যদি চান তাহলে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি আমাদের বিষয়ে, দিনের বিষয়ে, ধর্মের বিষয়ে এমন কোন কাজ করবে যাতে আমাদের কোন নির্দেশ নেই, তা প্রত্যাখ্যান বর্জনীয়। মানে আমি আমার লাইসা ফি আমরিনা ওয়া লাইসা আলাইনা আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন কাজ করবে যা আমাদের কোন নির্দেশ নেই, যাতে আমাদের কোন নির্দেশ নেই, তা বর্জনীয়। তাহলে বোঝা গেল কি, যে বিদাত প্রমাণ করার জন্য কোন দলিল দরকার হয় না, তার দলিল হলো যে তা নেই। যে বলবে যে কাজটা বিদাত নয় শূন্য, সে প্রমাণ করবে এবং দলিল আনবে। সবে বলা হচ্ছে বিদাত। হুজুর আপনি যে বলেন সবে বলা বিদাত, তার দলিল কি? সবে বলা শরীয়তে নেই। কোরআন ও হাদিসে সবে বলাতের কথা নেই। আমি তো 35টা দলিল দিতে পারি যাতে আমি প্রমাণ করতে পারি যে সবে বলা বিরাট নয় শূন্য। এক এক করে বহু দলিল আছে। হুজুর রাজনীতিতে ইন্টারনেটে প্রচার করছেন বিভিন্ন দলিল, 35, 37, 34 প্রমাণ করে যাচ্ছেন যে সবে বলা হচ্ছে ভালো কাজ। বিভিন্ন দলিল আপনারা পাবেন, কিন্তু প্রত্যেক